السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده وعلى آله وصحبه ومن والاه. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ذلك ومن يعظم شعائر الله فإنها من تقوى القلوب. আপনি আমি জানি রমাদানের শেষে মুসলমানদের ঘরে ঘরে আনন্দের বার্তা বয়ে নিয়ে আসে একটি দিন, সেটিকে বলে ঈদের দিন। মুসলমানদের দুটি খুশির দিন আছে, একটি হলো ঈদ উল ফিতর, রমাদান রোজার শেষে আল্লাহ রাব্বুল আলামিন মানুষদের উপহার দিয়েছেন, আরেকটি হলো ঈদ উল আযহা কুরবানির ঈদ। এই দুই ঈদ আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদের জন্য দিয়েছেন খুশির দিনের হিসাবে। ঈদ মানে আনন্দ উৎসব, তবে সেটা অবশ্যই হতে হবে বৈধ পন্থায়। অবৈধ পন্থা অবলম্বন করে কোন খুশি নয়। বরং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ঈদ উদযাপন করেছেন, তিনি খুশি আনন্দ কিভাবে করেছিলেন এবং কিভাবে ঈদের কার্যকলাপ তিনি সম্পাদন করেছেন, আসুন আমরা সেগুলি সংক্ষিপ্ত করে একটু জেনে নেই। সম্মানিত বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন তার দয়ায় সৌভাগ্যবান ব্যক্তিরাই রমাদানের মোবারকের শেষে এই পবিত্র দিনটি পেয়ে থাকেন। এই দিনে সারা বিশ্বের মুসলমানদের মধ্যে একটা আনন্দের বন্যা বয়ে যায়। সমস্ত মুসলমানরা জানেন যে এটা আমাদের আনন্দের দিন, খুশির দিন, এবং এটা একটা মুসলমানদের মধ্যে ঐক্যের মহামিলন ঘটে, যেটা ঈদ উল ফিতর এবং ঈদ উল আযহা এইগুলি হয়ে থাকে। আল্লাহ রাব্বুল আলামিন তার পক্ষ থেকে এই একটা নিদর্শন মুসলমানদের মধ্যে জারি করে দিয়েছেন, এবং এজন্য প্রতিটি মানুষের উচিত এই দিনটিকে সম্মান করা, ইজ্জত করা। যেমন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যালিকা মান ইউআযযিম শাআইরাল্লাহ ফাইন্নাহা মিন তাকওয়াল কুলুব। এটাই হলো আল্লাহ রাব্বুল আলামিনের বিধান। অতএব যে কেউ আল্লাহর এই বিধানকে সম্মান করল, সে মূলত তার তাকওয়ার বহিঃপ্রকাশ ঘটালো, অর্থাৎ তার অন্তরে আল্লাহ রাব্বুল আলামিনের তাকওয়া, আল্লাহ রাব্বুল আলামিনের ইজ্জত রয়েছে, আল্লাহ রাব্বুল আলামিনের সম্মান রয়েছে, সেটাই প্রকাশ পেয়ে থাকে। সম্মানিত বন্ধুগণ, এটা সূরা হাজের 32 নম্বর আয়াত। এই ঈদের কিছু আদব কায়দা রয়েছে। এক নম্বর আদব কায়দার মধ্যে হলো যে ঈদের নামাজ কখন পড়তে হয় জানা দরকার। ইবনুল কাইয়্যিম রাহিমাহুল্লাহ তিনি বলেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদ উল ফিতরের সালাত বা নামাজ তিনি একটু দেরি করে পড়তেন, আর ঈদ উল আযহার নামাজ তাড়াতাড়ি পড়তেন সূর্য উঠার পরে। এই দুই ঈদের নামাজে সূর্য উদয়ের পর তা সামান্য একটু এক বন্ধন বা সামান্য এক বিঘত পরিমাণ একটু উপরে উঠে গেলেন ঈদের নামাজের সময় শুরু হয়ে যায়। তবে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদ উল ফিতরের নামাজ একটু দেরি করে পড়তে বলেছেন, কারণ যাতে করে মুসলমানরা তাদের ফিতরা আদায় করতে পারেন, এই জন্য তারা ঈদ উল ফিতরের নামাজ একটু দেরি করে পড়তে হয়। এই জন্য ঈদ উল ফিতরে কিছু খেয়ে যাওয়া সুন্নাত, আর ঈদ উল ফিতরের নামাজ একটু তাড়াতাড়ি করতে বলেছেন সূর্য উঠার পর পরে, কারণ যাতে করে ঈদ উল আযহায় না খেয়ে ঈদের মাঠে যেতে হয়, যাতে করে মানুষ তাড়াতাড়ি এসে কোরবানি সমাপ্ত করে তা খেতে পারেন। এই জন্যই ঈদ উল আযহায় নামাজটি তাড়াতাড়ি পড়া হয়ে থাকে। সে বানাতে বন্ধ করেন। যাই হোক, এই ঈদ উল ফিতর, ঈদ উল আজহার নামাজ তারই গ্রহণ করতে হয়। এর সময় সূর্য উঠা পরপরেই আপনার ঈদ উল ফিতর এবং ঈদ উল আজহার নামাজ পড়ার পদ্ধতি রয়েছে। ঈদ উল ফিতর, ঈদ উল আজহার নামাজে যাওয়ার আগে গোসল করা, সুন্দর পোশাক পরিধান করা, এটি একটি সম্মতি কাজ। যেমন রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি দুই ঈদের দিনে গোসল করতেন, এমনি মাদা শরীফে হাদিসটি বর্ণিত হয়েছে। অতঃপর তিনি সবচেয়ে তার উত্তম একটা কাপড়, যেটা ভালো কাপড় ছিল, সেই কাপড়টা পরিধান করতেন। তবে মনে রাখবেন, পুরুষরা যারা তারা আতর গোলা ব্যবহার করে, সুন্দর সুগ্রাম ব্যবহার করে আপনি ঈদের মাঠে যাবেন, আর মহিলারা তারাও ঈদের মাঠে যাবে, কিন্তু তারা আতর গোলা ব্যবহার করে যাবে না, পর্দা সহকারে স্বাধীনতা বজায় রেখে তারা ঈদের মাঠে শরীয়ত সম্মত বিধান যেভাবে আছে সেইগুলি নিয়ে তারা ঈদের মাঠে যাবে। মনে রাখবেন, অনেক মহিলা খুশবু ব্যবহার করে ঈদের মাঠে বা অন্যান্য মার্কেটে বিভিন্ন জায়গায় যায়, এটা ঠিক না। বরং খুশবু ব্যবহার করতে হবে শুধু বাড়িতে, মহিলারা রাস্তায় ঘুরতে গেলে খুশবু ব্যবহার করা কখনোই এটা উচিত নয়, বরং এটা আল্লাহ আরামের নাফরমানিতে লিপ্ত হওয়া হয়ে থাকে। সম্মানিত বন্ধুরা, আসুন আমরা এই ঈদের নামাজে যাওয়ার আগে, ঈদ উল ফিতরের নামাজে যাওয়ার আগে বেদনা খেজুর খেয়ে যাওয়াটা আলো শুনল। একটা হাদিস শুনেন, আর আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু কাল কান রাসূলুল্লাহ বলেন সময় সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইয়াতু ইয়াউমাল ফিত্র হাত্তা ইয়াকুলা তামারাত ওয়া ইয়াকুলুহুন্না ফিত্রা রাওয়াহুল বুখারী। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদ উল ফিতরের দিন খেজুর খাওয়া ব্যতীত ঈদগাহে যেতেন না। অর্থাৎ ঈদ উল ফিতরের দিন কিছু বেজোড়া খেজুর খেয়ে তিনি ঈদের মাঠে যেতেন, এবং সেটা মানে বেজোড়া খেতে এই জন্য এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত। কালে আপনিও পারলে একটি, তিনটি, পাঁচটি, সাতটি যাই পারেন বেজোড়া খেজুর খেয়ে ঈদের মাঠে যাবেন, এটি আমার সুন্নাত। বুখারী শরীফে, তিরমিজি শরীফে, ইবনে মাজাহ এবং নাইলুল আওতারের প্রথম খণ্ডের 288 পৃষ্ঠায় হাদিসটি বর্ণিত রয়েছে। সম্মানিত বন্ধুগণ, ঈদের মাঠে যাওয়ার সময় আপনি হেঁটে যাওয়াটা সুন্নাত। যেমন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেছেন, মিনাস সুন্নাহ আন ইয়াখরুজা ইলা আল ঈদ মাশিয়া, রাওয়াহু ইবনে মাজাহ। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে ঈদগাহে পায়ে হেঁটে যাওয়াই হলো সুন্নাত, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত, এমনি মাজাহ হাদিসটি বর্ণিত রয়েছে। এবং এক রাস্তা দিয়ে যাবেন, ফেরার পথে আর এক রাস্তা দিয়ে আসবেন, এটা হলো একটি সুন্নাত। যেমন আরেকটা হাদিসে এসেছে, জাবের বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন যে কানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা কানা ইয়াউম ঈদ খালাফ আত-তরীক, রাওয়াহু আল বুখারী। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদের দিন হলে ঈদগাহে যাওয়া আসা সময় রাস্তা পরিবর্তন করতেন, যাতে উভয় এলাকার মানুষেরা তারা খুশির মধ্যে অন্তর্ভুক্ত হতে পারে। সম্মানিত ভাই, একটু মনোযোগ দিয়ে শুনে গেল, একটু মনোযোগ দিয়ে এই জন্য করে অনুরোধ থাকবে, ঈদে সালাতে যাওয়ার সময় রাস্তা পরিবর্তন করা, এক রাস্তা দিয়ে যাওয়া আর এক রাস্তা দিয়ে আসা, এটি আবশ্যক। ঈদের নামাজে কি মহিলা সংখ্যাতে পারবে? যেমন আমাদের আদেশ দিয়েছেন যেন আমরা দুইয়েদে ঋতুবর্তী এবং পর্দার আড়ালের মহিলাদের আমরা যেন ঈদগাহে নিয়ে যাই। অর্থাৎ ভালো করে বলছেন, এমনকি ঋতুবর্তী যে সমস্ত মহিলার মিলস চলছে এ মহিলারাও ঈদের মাঠে যায়। নামাজ পড়বে না, মুসলমানদের দোয়া হিসেবে খাবে। সম্মানিত বন্ধুগণ, আল্লাহ আদেশ দিয়েছিলেন এটা বলেছেন যে এমনকি সমস্ত মহিলা ঈদের মাঠে যাওয়া শুরু, যাদের মিন্স হয় তারাও যাবে এবং যারা স্বাভাবিক ভালো আছেন তারাও যাবে, তবে তারা পর্দা মন্ত্রণালয়ে পর্দার সঙ্গে তারা চলে যাবে। এটাই হবো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং এটা বুখারী মুসলিমে আছে। ঈদের নামাজে আপনি গেলেন, ঈদের নামাজে দুটি জিনিস নেই, সেটা হলো কি অন্যান্য নামাজে আজান ইকামত আছে, কিন্তু ঈদের নামাজে আজান নেই ইকামত নেই। যেমন জাবের বিন সামুরা রাদিয়াল্লাহু আনহু বলেন সাল্লাইতু মা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল ঈদাই গায়রা মাররা ওয়ালা মাররাতাইন বিগায়রি আযান ওয়ালা ইকামা রাওয়াহু মুসলিম। ভাই একটু মেহরবানি করে একটু চুপ করুন। জাবের বিন সামুরা রাদিয়াল্লাহু আনহু বলেন যে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে আযান ইকামত ছাড়া অনেকবার ঈদের নামাজ পড়েছি, আযান নেই একামত নেই, কোন নামাজে ঈদের দুই ঈদের নামাজে আগে খুতবা পরে নামাজ, কিন্তু জুমার নামাজে দুই ঈদের নামাজে আগে নামাজ পরে খুতবা, কিন্তু জুমার নামাজে আগে খুতবা পরে নামাজ, আগে ঈদের নামাজ ঈদুল ফিতর ঈদুল আজহার নামাজ আগে কি করতে হবে নামাজ পরে খুতবা, কিন্তু জুমার দিনে আগে কি আগে খুতবা পরে যেমন হাদিস শুনেন আনে নাওমার রাদিয়াল্লাহু আনহু মাকাল কান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আবু বকর ওয়া উমর রাদিয়াল্লাহু আনহুমা ইউসাল্লুনা আল-ঈদাইন ক্বাবলা আল-খুতবা মুত্তাফাকুন আলাইহ। বুখারী এবং মুসলিম শরীফের হাদিস হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুম বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু বকর হযরত উমর সবাই ঈদের নামাজ খুতবার আগে আদায় করতে, অর্থাৎ খুতবা দেওয়ার আগে ঈদের নামাজ আদায় করতেন। রাওয়াহু বুখারী বুখারী শরীফের হাদিস এবং মুসলিম শরীফের হাদিসটি বর্ণিত রয়েছে। দুই ঈদের নামাজে কিভাবে পড়তে হয় সম্মানিত ভাইরা আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি, কেন এত গন্ডগোল করছে, দুই ঈদের নামাজ কিভাবে পড়বেন তার পদ্ধতি কি? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি দুই ঈদের নামাজ পড়ার পদ্ধতি শিক্ষা দিয়েছেন, সেই পদ্ধতিটা হলো যে 12টি অতিরিক্ত তাকবীর নিতে হয় 7, 5, 12, প্রথম রাকাতে 7 তাকবীর, দ্বিতীয় রাকাতে 5 তাকবীর, এই মোট 12 তাকবীরে দুই ঈদের নামাজ সমাপ্ত করতে হয়। কিন্তু এ ব্যাপারে মোট 11টি হাদিস গ্রন্থের মধ্যে 22টিরও অধিক সহিহ হাদিস রয়েছে, 22টিরও অধিক সহিহ হাদিস রয়েছে যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 12 তাকবীরে নামাজ পড়ার কথা উল্লেখ করেছেন, কিন্তু আমাদের দেশে 6 তাকবীরে নামাজ পড়া হয়ে থাকে। এই 6 তাকবীরে নামাজ পড়ার বিশুদ্ধ একটি হাদিসও নেই, বরং কোন জয়ীফ হাদিসও নেই যে 6 তাকবীর দিয়ে নামাজ পড়তে হবে। আলহামদুলিল্লাহ হারামাইনে মক্কা মদিনায় এবং সৌদি আরবে সারা সৌদিতে আপনারা যেখানে যাবেন দেখবেন 12টা তাকবীর দিয়ে নামাজ পড়ায়, প্রথমে আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার বলে দেখো, কেরাতের পূর্বে 7টা তাকবীর, এরপরে আবার দ্বিতীয়বার আল্লাহু আকবার আল্লাহু আকবার দ্বিতীয় রাকাতে 5 তাকবীর, কেরাত করার আগে এই 7 এবং 5 মোট 12 তাকবীর। সম্মানিত বন্ধুগণ, এজন্য অনুরোধ থাকবে আসুন আপনি আমি এই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা 12 তাকবীরের মাধ্যমে নামাজ পড়া, এই 12 তাকবীরের মাধ্যমে নামাজ পড়ি। যেমন হাদিস শুনেন আন্নাবে মাওলা আব্দুল্লাহ ইবনে আমর আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহুমা আন্নাহু ক্বাল শাহিদতু আল-আরবাব আল-ফিত মা আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ফাকাব্বারা ফিল রাকআতি আল-উলা 7 তাকবীরাত الإسلام هذا سعيد. حضرت النافع رحمه الله عليه عمي عرض أبو هريرة رضي الله تعالى عنه يا شاطي عيد الفطر এবং عيد الأضحى নামাজ পড়েছি তিনি উভয় নামাজে অর্থাৎ عيد الفطر নামাজে এবং عيد الأضحى নামাজে প্রথম রাকাতে কেরাতের পূর্বে সাতটা অতিরিক্ত তাকবীর দিয়েছেন এবং দ্বিতীয় রাকাতে কেরাতের পূর্বে পাঁচটা অতিরিক্ত তাকবীর দিয়েছেন ইমাম মালিক হাদিসটি বর্ণনা করেছেন। এই তাকবীর দেওয়ার সময় কি হাত তোলন করা বৈধ? হ্যাঁ বৈধ, এবং এটাই করতে হয়, এটাই সুন্নাত। প্রমাণ যখন মানুষ রাদিয়াল্লাহু আনহু আনহু আমি প্রত্যেক তাকবীরের সময় দুই হাত উত্তোলন করতে দেখেছি। ইমাম আহমদ হাদিসটি বর্ণনা করেন তার ঈদের তাকবীর হোক অন্য তাকবীর হোক, তাকবীরের সময় হাত উত্তোলন করাই হলো সুন্নাত। এজন্য ঈদের নামাজে যখন তাকবীর দেবেন অতিরিক্ত তাকবীর, তখন প্রত্যেকবার আল্লাহু আকবার করার সময় হাত দুটো উত্তোলন করবেন, আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার করে উত্তোলন করবেন। ঈদের যে খুতবা দেয়া হয় ইমাম সাহেব নামাজের পরে খুতবায় উঠবেন, খুতবায় উঠলে প্রত্যেকটা মুসলমানের উচিত এই খুতবায় শরীক হওয়া, এবং এই খুতবা দুটি হতে হবে। জুমার দিনের যেমন দুটি খুতবা, কিছুক্ষণ বসা হল يوم عيد فصلى ركعتين لا تصلي قبلهما ولا بعدهما رواه احمد والبخاري ومسلم وابو داود والترمذي والنسائي وابن ماجه. ابن عباس رضي الله عنه قال ان رسول الله صلى الله عليه وسلم يدري ان هذا الجنه جاءهم تشريفا من تجاهم اصلا بيبوي ابن دينا قد نماز قرارين تقوم بيه قلوبيا পরে এর আগে এবং পরে কোন সুন্নত নামাজ অন্য কোন নামাজ পড়েনি। ইমাম আহমদ বুখারী মুসলিম আবু দাউদ তিরমিজির হাদিসটি বর্ণিত হয়েছে। তবে আমাদের দেশে অনেক সময় খুব দেরি করে একটা নামাজ পড়া হয়, এটা কিন্তু ঠিক না। অনেক সময় নামাজ পড়তে পড়তে কোন জায়গায় দশটা এগারোটা পর্যন্ত বাজে ঈদের নামাজ, ঈদুল ফিতরের নামাজ, ঈদুল আজহার নামাজ, এটা ঠিক না, দেরি করা ঠিক না। বরং একটু দেরি করি মানে না করে তাড়াতাড়ি করতে পারে, ঈদ উল ফিতরের নামাজ একটু দেরি করি করতে হয় আমরা পূর্বে আলোচনা করেছি। এই ঈদগাহে যতক্ষণ পর্যন্ত পৌঁছতেন না ততক্ষণ পর্যন্ত তিনি তাকবীর বলতে বলতে যেতেন, আবার ইন থেকে বছর পরেও তাকবীর দিতেন। এটা ইমাম শাফেঈ রাহিমাহুল্লাহ হাদিসটি বর্ণনা করেছেন, ইমামুল বুখারী বর্ণিত রয়েছে। তাকবীরটা কিভাবে দিতে হয় শব্দটা কি? যেমন ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, আন্নাহু কানা ইউকাব্বির আইয়ামা তাশরীক, আইয়ামে তাশরীকের সময় তিনি যে তাকবীর দিয়ে যেতেন সেটা হলো কি? আল্লাহ আকবার, আল্লাহ আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ আকবার, আল্লাহ আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এমন করে তাকবীর আপনি দিতে পারেন, মানে আল্লাহ আকবার, আল্লাহ আকবার, আল্লাহ মহান, আল্লাহ মহান, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া সত্যিকার কোনো উপাস্য নেই, আল্লাহ আকবার, আল্লাহ আকবার, আল্লাহ মহান, আল্লাহ মহান, ওয়ালিল্লাহিল হামদ, সকল প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, সম্মানিত বন্ধুরা। এরকম তাকবীর ছাড়াও আরো একটা তাকবীর রয়েছে যেটা দেওয়া জায়েজ, সেটি হলো যে আপনি বলবেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার কাবীরা, ওয়ালহামদুলিল্লাহি কাসীরা, ওয়া সুবহানাল্লাহি বুকরাতান ওয়া আসীলা। এই তাকবীরটি দেওয়া যাবে তাতে কোনো সন্দেহ নেই। সম্মানিত বন্ধুরা, এরকম করে তাকবীর দিতে দিতে যাবেন, তাকবীর দিতে দিতে ফিরে আসবেন, এসে আপনার এই একজন আরেকজনের যে আমাদের দেশে একটি পদ্ধতি আছে কোলাকুলি করা, একজন আরেকজনকে ধরে বুকে জড়ানো, হ্যাঁ ঈদের নামাজের পর একজন আরেকজনকে শুভেচ্ছা বিনিময় করাতে ইসলামের কোনো বাধা নিষেধ নেই। বরং আপনি বলবেন যে সালাফে সালেহীন এই দোয়াটা পড়তেন, মানে এই কথাটা বলতেন, তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম সালেহাল আমাল, মানে আল্লাহ আপনাদের এবং আমাদের ভালো কাজগুলি কবুল করুন, এমন করে বলা যেতে পারে। এমন জনে বলে আপনি শুভেচ্ছা বিনিময় করবেন, অথবা এদেশে দেখবেন যে সৌদি আরবে অনেকে বলে যে ঈদ ঈদ সাইদ কুল্লু আম আনতুম বিখাইর, হ্যাঁ এটা একটা চরম বাক্য, এটা কিন্তু হাদিসের কোনো শর্ত নয় যে ঈদ সাইদ মানে তোমার ঈদটা ভালো হোক। আমাদের দেশে আমরা বলি ঈদ মোবারক, কি বলি ভাই? বলেন সবাই ঈদ মোবারক। ইনশাআল্লাহ এই সামনে আসতেছে আলহামদুলিল্লাহ ঈদ মোবারক বলা যেতে পারে যে হ্যাঁ বরকতময় হোক আপনার আমার ঈদ। তবে এই কোলাকুলি করা যে করতেই হবে এমন মনে করা ঠিক না, মানে একবার একদিন আমার শেষ হয় এরকম একটা সিস্টেম শুরু করবো, হ্যাঁ তবে যদি আগন্তুক অন্য কোনো ব্যক্তি দেখা হয় মুখের আপনার ডান গাল ওনার ডান গাল, আপনার বাম ওনার বাম, এমন করে মিলিয়ে করা যেতে পারে, কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ। তবে আমাদের দেশে অনেক নতুন পদ্ধতি হয় এদের দিনে যে অনেক বাবা মা শাশুড়ি শাশুড়ি তাদের পায়ে ধরে সালাম করে, এই পায়ে ধরে সালাম করার পদ্ধতি ইসলামে নেই, খবরদার এটা কাজ করবে না, এটা শেরেকের পর্যায়ে বসে। অতএব বাবা মা হলেও পায়ে ধরে সালাম করার পদ্ধতি নেই, তার মাথায় চুমু দেবেন, হ্যাঁ তার কপালে চুমু দেবেন, এটা জায়েজ বাবা মা হলে, কিন্তু পায়ে ধরে সালাম করার পদ্ধতি নেই, এমনি সালাম দিয়ে সাফা করবেন জায়েজ আছে। সম্মানিত বন্ধুগণ, এই ঈদের দিনে আপনার গরিব মানুষদেরকে অসহায় গরিব ইয়েতিম অনাথ তাদেরও প্রতি সদয় হবেন, তাদের প্রতি আপনি সহানুভূতিশীল হবেন, বিশেষ করে ঈদুল ফিতরের দিন তারা যাতে হ্যাঁ আপনার সঙ্গে ঈদের শরীক হতে পারে, এই জন্যই তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকাতুল ফিতর বা ফিতরার ব্যবস্থা করেছেন, আপনারা ফিতরা দেওয়ার চেষ্টা করবেন। আল্লাহ রাব্বুল আলামিন এই তৌফিক যেন আপনারা সবাইকে দান করেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে এওকার এবং পরকালে, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে হকার এবং পরকালে মঙ্গল দান করুন। আমিন। আল্লাহুম্মা ফির লানা ওয়া না আমিন। আল্লাহুম্মা ফির লানা ওয়া লা আবাদিনা ওয়া লা উস্তাদিনা ওয়া লা শুয়ুখিনা ওয়া লা মান হাক্কা আলাইনা ওয়া লা জামিয়ি আল মুসলিমিনা ওয়াল মুমিনাত ইয়া আরহামার রাহিম। তবে একটা কথা বলি, অনেক সময় আমাদের দেশে একটা বিদআত আছে, ঈদের দিন কবর জিয়ারত করা আছে কি আছে না? দেখলেন অনেক মানুষ ঈদের দিন সকালবেলা যে কবর জিয়ারত করে, এর কোনো পদ্ধতি নেই, এটা বিদআত। বরং আপনি যেথায় থাকেন না কেন সেখানেই দোয়া করবেন। অনেকে কয় ঈদের দিন আপনার খুশির দিন, এই দিনে আপনার কবর জিয়ারত করতে হবে, রসুলের এটা সুন্নত নয়, বরং এটা একটা বিদআত। এরকম আপনি দোয়া করতে পারেন যেথায় থাকবেন সেখান থেকে, আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যু কবর বাসীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত বাসী করে দিন। আমিন। আল্লাহ আমাদের সকলের গুনাহ মাফ করে দিন। আমিন। الحمد لله رب العالمين، وصلى الله على نبينا محمد وعلى آله وصحبه أجمعين. السلام عليكم ورحمة الله وبركاته.